আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাওয়াতি ভাইদেরকে আজকে একটি বিশেষ বিষয়ের প্রতি মানে আগ্রহান্বিত করব, উৎসাহিত করব এবং দৃষ্টি আকর্ষণ করব তাদের যারা দাওয়াতের কাজ করতে চান। দাওয়াতের কাজ মানে দিনের দাওয়াত, খাবার দাওয়াত না, তবে দিনের দাওয়াতেও খাবারের দাওয়াত দিতে হয়, তাই না? লাগে, বলে পিঁপড়ে মিঠা না ছড়ালে পিঁপড়ে আসে না, তো দরকার আছে। কিন্তু যারা আসলেই দিন চায়, আখেরাত চায়, তাদেরকে মিষ্টি লাগে না, এমনি চলে আসে, তাই না? তো যাই হোক, যারা দিনের দাওয়াতের কাজ করতে চান তাদের জন্য একটা বিশেষ কথা হল যে এলেম শিক্ষা করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। এমনিতেই হাদিসে আছে বাল্লে গান্নি ওয়ালাও আয়া, একটা আয়াত জানলেও তুমি পৌঁছে দাও। তার মানে আমি একটা আয়াত জানব সেটাই পৌঁছতে শুরু করব, আর দ্বিতীয় তৃতীয় জানব না, এটা না। উদ্দেশ্য হচ্ছে যে তুমি শিক্ষা করো। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ও মান ইত্তাবানি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীকে, নবী আপনি বলুন, তুমি বলো যে এটা হচ্ছে আমার পথ, আমার রাস্তা, এই পথে আমি মানুষকে আহ্বান করি। কার দিকে? দিনের দিকে, আল্লাহর দিকে। আলা বাসীরা, বিচক্ষণতার সাথে, জ্ঞানের সাথে, সব জ্ঞানে, জ্ঞান ছাড়া তো দাওয়াত দেওয়া যায় না। আপনি যে বিষয়ে দিকে আহ্বান করছেন সে বিষয়ে আপনাকে জানতে হবে। আপনি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, একটাকে ইবাদত করতে বলছেন, সেই ইবাদতটা কিভাবে করতে হয় আপনি জানেন না, কিভাবে আপনি দাওয়াত দেবেন? সুতরাং সব জ্ঞানে দাওয়াত দিতে হবে। তো বিনা ইলমে দাওয়াতে আসলে যেমন বিনা ইলমে ইবাদতে কি হয়, বিদাত হয়। বিনা ইলমে ইবাদতে কি হয়, বিদাত হয়। জানি না আমি এরকম করছি নাকি জানি, এরকম বিদাত হয়। তেমনি বিনা ইলমের দাওয়াতে কি হয়, ফিতনা হয়। বিনা ইলমের দাওয়াতে ফিতনা হয়, পথের দিশা হারিয়ে গিয়ে পথভ্রষ্টতাই পরিণতি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নিঃসন্দেহে আল্লাহ লোকেদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে ইলম তুলে নেবেন না, ইলম উঠে যাবে, তাই না? আপনারা জানেন না, জানেন না, কোরআনের পাতা থেকে কোরআন উঠে যাবে? শুনেছেন, শুনেছেন, কেয়ামতের আগে ইলমে উঠে যাবে। তো এইভাবে তিনি ছিনিয়ে নেবেন না, বরং আস্তে আস্তে ভালো ভালো আলেমদেরকে তুলে নেবেন, ওলামা উঠে যাবে, আর তার মাধ্যমে ইলম তুলে নেবেন। দুনিয়া থেকে আলেম শেষ হয়ে যাবে, অবশেষে যখন কোনো আলেম বাকি থাকবে না তখন কি সমাজ থমকে যাবে? না, সমাজ তো চলবে, তখন নেতা তো দরকার আছে। আলেম নেই তখন অআলেমকে, অনআলেমকে কি বানা হবে, করা হবে, নেতা করা হবে। তখন জনগণ মূর্খ অনভিজ্ঞ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে নেবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, আর তখন তাদের ইলম তো নেই, তখন নিজের জ্ঞান দ্বারা ফতোয়া দেবে। যেমন আমাদের দেশে অনেকে, অনেক লোক আছে, অনেক ইমাম সাহেব আছে, যারা যাদের কাছে ইলম নেই প্রেস্টিজ রক্ষা করার জন্য মশলা বলে দেয়, না বলতে যদি বলে জানি না, এই কিরকম আলেম জানে না, আরে কি রে জিজ্ঞেস করলাম বলতে পারলো না, তো জানি না বলে দোষ আছে? দোষ নেই, কিন্তু মনে করে যে জানি না বলি তাহলে তো লোকে আমাকে ছোট ভাববে, তখন একটা একটা বলে দেয়, একটা না একটা ফতোয়া বলে দেয়, লোকে তো ভাববে যে হ্যাঁ জানে, কিন্তু যে বিশাল ফিতনা সৃষ্টি হয় সেটাও খেয়াল করতে পারে না। মূর্খ লোকে ফতোয়া দেয়, ফলে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাযাল্লু ওয়াযাল্লু, ফলে সে নিজে ভ্রষ্ট তো হয়েছেই, অপর কেউ ভ্রষ্ট করে, আল্লাহুল মুস্তাআন। তাহলে জিয়াদ বিন হুদায়ের বলেন, একদা আমাকে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো কি ইসলামকে কিসে ধ্বংস করবে? আমি বললাম জি না। তিনি বললেন يهدمه زلة العالم وجدال المنافق بالكتاب حكم الأئمة المضلين. তিনটে জিনিস। নম্বর এক, এমন আলেম যে আলেম ভুল করবে, তার পদস্খলন ঘটবে, মানে পাকা আলেম না, এই আলেম নামে আলেম কিন্তু তার ভুল হয়, পদস্খলন ঘটে, আর আলেমের ভুলের জন্য সমাজ ভুল পথে চলবে। আর এখন আপনারা দেখছেন যে এই আলেম আলেম নাই ফতোয়া দিচ্ছে, এই যে যে যে এক এক মানহাজ, এক এক মানহাজের যে বিশাল বিশাল মানে খারেজি বলেন বা কি বলে আপনার যে কোনো ফেতনা, যে ফেতনাগুলো বর্তমানে রয়েছে, এই ফেতনাগুলোর পিছনে আলেম আছে, আলেমদের ফতোয়া অনুযায়ী এই যুবকরা, আবেগময় যুবকরা লাফিয়ে লাফিয়ে তারা সেগুলো করছে এবং দেখাচ্ছে সারা বিশ্বে এবং ঘটছে। তো আলেমই ফতোয়া দেয় যে আলেম যদি পদস্খলন ঘটায় তাহলে তার পদস্খলনের ফলে সমাজ কি হয়, বিভ্রান্ত হয়, ইসলাম ধ্বংস হয়। দু নম্বর হচ্ছে মোনাফেকের কিতাব নিয়ে মোনাফেকের তর্ক বিতর্ক। আজকালকার নাস্তিকরা দেখবেন, নাস্তিকদের অধিকাংশ মোনাফেক, মোনাফেক তো কাফের তো বটেই, নাস্তিক মানে কাফের, কিন্তু নাম কেউ আসতে তাদের নাম আছে মুসলমান, কখনো কখনো জুমা পড়তেও আসে, মাথায় টুপিও লাগায়, ঈদ পড়তে যায়, কিন্তু ভিতরে কি মোনাফেকি। তো এই মোনাফেক কিতাবও জানে, বাংলা ইংরেজি পড়ে সেখান থেকে এমন এমন প্রশ্ন করে যে মানুষকে কি করে ভ্রষ্ট করে। এই যে তসলিমা নাসরিন কোরআন পড়ে না? পড়ে না, পড়ে, কিন্তু কিসের জন্য পড়ে? মানে মানুষকে ভ্রষ্ট করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এমন বহু মানুষ আছে কোরআন পড়ে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, আল্লাহুল মুস্তাআন। এতে সমাজ অনেক অনেক লোক, অনেক আবেগময় যুবক তার পেছনে লেগে গেছে, তার ভক্ত হয়ে গেছে, অন্ধভক্ত হয়ে গেছে, আছে বহু মানুষ আছে, আর তাদের একটা গ্রুপই আছে। আর তিন নম্বর হচ্ছে হুকমু আল আইম্মাতিল মুদল্লিন, ভ্রষ্টকারী শাসকের রাষ্ট্র শাসন, নিজে ভ্রষ্ট মানুষকেও ভ্রষ্ট করছে, আর রাষ্ট্র রাষ্ট্রীয় শাসক যদি ভুল পথে চলে সে ভুল পথে চালাবে, আর ভুল পথে সবাই তা চলবে না, ভুল পথে চালালে কি সবাই চলবে নাকি? জোর করে চালালেও সব মানুষ তো চলবে না, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, যারা বোঝে তারা চলবে না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষের জ্ঞান নেই, সুতরাং তারা চলবে ভুল পথে। এই রাষ্ট্র শাসক যে সে কিন্তু ইসলামকে ধ্বংস করবে, আল্লাহুল মুস্তাআন। বর্তমান বিশ্বে এর বহু উদাহরণ আছে, আপনাদেরকে খুলে বলার দরকার নেই। সালাফে সালেহিনের দিনের দায়ী ছিলেন, সালাফে সালেহিন দিনের দায়ী ছিলেন, তাদের অনুসারীরাও উচিত দায়ী, তাদের হওয়া উচিত, যারা সালাফে সালেহিনের অনুসরণ করে তাদেরও উচিত দিনের দায়ী হওয়া, তার জন্য এলেম ও আমল ওয়ালা হওয়া, এলেম ও আমল ওয়ালাই প্রকৃতপক্ষে যোগ্য দায়ী হওয়া হতে পারে, বাকি অন্য কেউ না। দেখেন সালাফে সালেহিন দিনের দায়ী ছিলেন, মানে আমাদের যে বারবার একটা কথা বলি, প্রথম ফরজ কি? এলেম শিক্ষা করা, তারপর এলেম শিখেই দাওয়াত দিতে শুরু করবে তা নয়, আমল করো, আমল করো, তারপরে কি করো, সেই সাথে দাওয়াত দাও, আর এই তিনটে পথে ধৈর্য ধারণ করো। তো এই যে তিনটে পরপর ফরজ মানুষের উপরে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জন্য এলেম শিক্ষা করতে হবে। প্রত্যেক নবী দিনের দায়ী ছিলেন, আর ওলামাগণ নবীর ওয়ারেস বা উত্তরাধিকারী, আর এই কথা সুনিশ্চিত যে পয়গম্বরগণ কোন রূপ সোনা রূপার মুদ্রার কাউকে ওয়ারেস বানান না, বরং তারা ইলমের বা দিনী ভাণ্ডারের উত্তরাধিকারী বানিয়ে গেছেন, সুতরাং তারাই হবেন সুযোগ্য দায়ী, যারা হবেন মানুষের আদর্শ, যাদের দাওয়াতে থাকবে হিকমত ও সুকৌশল। ওলামাগণ পৃথিবীর বুকে সৃষ্টির বিপক্ষে আল্লাহর হুজ্জত, আল্লাহর হুজ্জত মানে ওলামা এসেছেন পৌঁছে দিয়েছেন, আপনি মানলেন না, যখন আল্লাহর সামনে যাবেন, এই বান্দা তুই এটা করিসনি কেন, আল্লাহ জানতাম না, বলতে পারবেন আল্লাহর হুজ্জত হবে, এই আমি তোদের মাঝে অমককে পাঠিয়েছি, এটা হচ্ছে হুজ্জত। হুজ্জত কাকে বলে বুঝতে পারলেন? মানে আপনি যে যুক্তিটা খাড়া করছেন সেই যুক্তিটাকে খণ্ডন করার যে হুজ্জত তাকে হুজ্জত বলছে। আমি আমি তোমাদের মাঝে আলেম পাঠালাম, নবী পাঠালাম, আপনি মানলেন না, আল্লাহর সামনে গেলেন, কেন করলেন না? বলে আমি জানতাম না। এই যে জানতাম না বলে কি পার পাওয়া যাবে? না, পার পাওয়া যাবে না। তখন আল্লাহ বলবেন কেন জানতেন না, তাই না? এখন অনেকেই দর্শে আসে না বলে যত জান যত শুনবি তত আমল করতে হবে, তার মানে না শোনাই ভালো। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না কেন শুনিস নি, আল্লাহ প্রশ্ন করবেন না, এ চালাকি চলবে না, চালাকি চলবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আল্লাহর বিপক্ষে, মানে আল্লাহর স্বপক্ষে হুজ্জত হল ওলামাগণ। ওলামারা এসছে, বলা হয়েছে এখানে, এখানে অনেক আলেম আছেন যারা বহুদিন থেকে আছেন এখানে। কেন, আপনার গ্রামে ধরুন, আপনার গ্রামে একটা আলেম থাকেন, ইমাম মসজিদের ইমাম, 30 বছর 40 বছর ইমামতি করছেন, খতবা হয় না, জুমার খতবা হয় না, মিলাদ তো নাইলে বাদই দিলাম, যারা মিলাদি তাদের কথা আলাদা, তারা তো অন্যরকম ব্যাপার। কিন্তু বহু জলসা শোনেন, আবু আলেমের পেছনে নামাজ পড়েন, দার্স করেন, শোনেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো কাল কেয়ামতে জানতাম না বললে কি হবে? আল্লাহর হুজ্জত, এই হচ্ছে আলেম আল্লাহর হুজ্জত। সুতরাং আলেম নাই প্রকৃত দায়ী, ওলামাগণই রাজনৈতিক প্রভাবশীল লোক। ইসলামের রাজনীতি অবশ্যই ইসলামী রাজনীতি আছে, আর সেই রাজনীতির প্রভাবশালী কারা? আলেমরা, আলেমরাই রাজনীতি প্রভাবশালী লোক, যাদের আনুগত্য করতে মহান আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর এরাই হচ্ছে যারা রাষ্ট্রীয় শাসক এবং আলেম ও উলামা। আলেম ও উলামার আইন মতো রাষ্ট্রীয় শাসন চলবে, রাষ্ট্র শাসক শাসন করবে, এই জন্য তারাই হচ্ছে প্রভাবশালী। সুতরাং মুজাহিদ বলেছেন তোমাদের আহলে ইলম ও ফিকহ ব্যক্তিগণের অনুগত হও। উলুল আমরের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেছেন আহলুল ইলম, মানে আহলুল ইলমের অনুগত হও। আবুল আলিয়া বলেছেন আহলুল ইলমকে অনুসরণ করো। সুতরাং স্পষ্ট, তারাই হবেন দিনের দায়ী যারা হবেন আলেম। উলামাগণই উম্মার বৃহত্তম স্বার্থ, সার্বিক কল্যাণ দিন ও দুনিয়া ও তার নিরাপত্তার বিষয়ে নির্ভরযোগ্য মানুষ, তাই তারাই হতে পারেন দাওয়াতের জন্য নির্ভরযোগ্য। উলামাগণই রাষ্ট্রের পরামর্শদাতা, মন্ত্রণাদাতা, দেশের রাজা প্রজা সবাই দিন ও দুনিয়ার সমস্যায় তাদের দিকেই রুজু করে থাকে এবং উম্মার ভালোমন্দের ব্যাপারে পরামর্শ দান করে থাকে। সুতরাং তারাই হবেন দাওয়াতের ক্ষেত্রেও পরামর্শদাতা। ওলামাগণ হলেন দিনের ইমাম, আর এই ইমামতির আছে, এই ইমামতির আছে উচ্চ মর্যাদা ও বিশাল মাহাত্ম্য। দিনের একটি অঙ্গ হল দাওয়াত, দাওয়াত ছাড়া দিন হয় না, আর দিন ছাড়া দাওয়াতও হয় না। বিধায় তারাই হবেন দাওয়াতের ইমাম, দায়ী হচ্ছেন ওলামাগণ। মহান আল্লাহ বলেছেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। ওরা ধৈর্যশীল ছিল, তার জন্য আমি ওদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত, ওরা ছিল আমার নিদর্শনাবলিতে দৃঢ় বিশ্বাসী। উলামাগণ হলেন আহলুল যিকির, আর জিকির হয় ইলম ও দাওয়াতের মাধ্যমে। জিকির কি? জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাই না? নামাজ হচ্ছে জিকির, ওয়াকিমিস সালাত আলি জিকিরি। আর এই যে আমরা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করছি, এটা জিকির না? ইলম হচ্ছে জিকির, ইলম হচ্ছে জিকির। আল্লাহ কোরআনে বলছেন ফাস আলু আহলা জিকরি, ফাস আলু আহলা জিকরে, একে ওকে না, কাকে জিজ্ঞেস করবে? জিকিরওয়ালাকে জিজ্ঞেস করো, ইলেমওয়ালাকে জিজ্ঞেস করো, আলেমকে জিজ্ঞেস করো। কোরআনে দুই জায়গায় আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিকির। তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে? যাকে তাকে না, যাকে সামনে পেলাম তাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আলেম না পেলে আলাদা কথা, আলেম না পাওয়া গেলে আলাদা কথা, হঠাৎ করে আপনার কোন প্রশ্ন দরকার পড়েছে আপনি প্রশ্ন করবেন একজনকে, তাছাড়া নিজে আপনি কাজটা করবেন না, জিজ্ঞেস করলেন। কিন্তু অনেক সময় আপনি আলেম থাকতে আলেমকে জিজ্ঞেস করেন না, আপনার হুজুরকে জিজ্ঞেস করেন। আলেম থাকতে বড় আলেমের কাছে আপনি যান না, আপনি নিজের যাকে আপনি যার তাকলিদ করেন, যাকে আপনি ধরেছেন, ওই যে পীর ধরা নাকি বলে, ধরা বলে, ধরা, যাকে আপনি ধরেছেন তার ছাড়া সবাই ভণ্ড, তাই না? যদি আপনি এইরকম করেন তাহলে আল্লাহ ছাড়বেন না, আহলে জিকির কাছে যেতে হবে, আহলে জিকির। তাহলে যদি তোমরা না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। সুতরাং তারাই হচ্ছেন দিনের দায়ী, উলামাগণ হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, জনসাধারণের মাঝে আলেম হলেন তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনসাধারণের মাঝে একজন আলেম কেমন? যেমন তা আকাশে বহু তারকা আছে, অসংখ্য অগন্তি তারকা আছে, তার মধ্যে পূর্ণিমার চাঁদ। সুতরাং আলেম যে হবে তার হচ্ছে এই বিশাল মর্যাদা। সুতরাং তিনি হচ্ছেন দাওয়াতের শ্রেষ্ঠ অধিকারী। ওলামাগণই বেশি দিনদার মানুষ এবং সবার চাইতে বেশি আল্লাহকে ভয় করেন। সব থেকে আল্লাহকে বেশি কে ভয় করবে? যে আল্লাহ সম্পর্কে জানবে, তাই না? যদি কেউ ক্ষমতা না জানে তাকে মানুষ ভয় করবে? যদি বাচ্চা না জানে যে সাপটা কি করতে পারে, তো বাচ্চা তো ধরতে যাবে? তো জ্ঞান থাকবে যে হ্যাঁ এর কত শক্তি, তবে তো ওই সর্বনাশ। আমাকে যদি কেউ না চেনে তো আমাকে সে পরোয়া করবে কেন, তাই না? আমাকেও ভাববে যে আমি হয়তো বলা দেওয়ার কাগজ তুলি বা এইরকমই। মানে এখন তো মানুষ এত তুচ্ছ করে যে বলার শেষ নেই। যেহেতু না চিনলে না জানলে, যদি তুমি কাউকে আলেম বলে না জানো তাকে নিশ্চয়ই কদর করবে না। আপনি বাসে উঠেছেন, বাসে উঠা দেখে হেলাল আর বিলাল, হেলাল বসে আছে সিটে, বিলালকে দেখে হেলাল সিট ছাড়বে না ছাড়বে না? হ্যাঁ, আরে বিলাল ভাই আসেন আসেন আসেন বসেন। কেন না? হেলাল বিলালকে চিনে, বা আলেম বলে চিনে, বড় বলে চিনে, বড় ভাই বলে চিনে। আর যদি জালাল হয়, বিলাল জালালের নামই জানে না, তাকে জীবনেও দেখেনি, সে বাসে উঠল, তার হয়তো দাঁড়িয়েও আছে, তো হেলাল কি তার জন্য সিট ছাড়বে? ছাড়বে না। কেন? যেহেতু চেনে না। না চিনলে কদর হয় না, না চিনলে কদর হয় না। চিনবে তবে সেই মানুষের কদর করতে পারবে। যে যে স্ত্রী তার স্বামীর কদর চেনে না, সে স্বামীর কদর করে না, স্বামীকে হেলা ফেলা করে। যে ছেলে তার বাপের কদর জানে না, বাপ মাকে হেলা ফেলা করে। যে এইরকম ভাবি আলেম ওলামার কদর না জানলে, নিশ্চয়ই বুঝতে পারছেন, তো আল্লাহকে যে বেশি চেনে সে আল্লাহর কদর করবে, আর সেই বেশি ভয় করবে আল্লাহকে। এই জন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর ওলামাই হচ্ছে বেশি আল্লাহকে ভয় করনেওয়ালা, ভীত হনেওয়ালা। বেশ, তাহলে বোঝা গেল আল্লাহর দিকে দাওয়াতের যে যোগ্যতা তারই বেশি হওয়া দরকার। ওলামাগণই ইলম ও হিকমতের সাথে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করে। সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা তাকে দিতে হয়? শুধু আলেমদেরকে? এ দায়িত্ব আলেমের শুধু? সব বাড়ি খারাপ কাজ দেখলে এটা করিস না, খারাপ কাজ তো বহু কাজ জানাই আছে। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলছে, এটা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্য দুনিয়াতে আস্তে আস্তে ওটা ভালো কাজ হয়ে যাচ্ছে। চলবে, মাফি মুশকিল না। যারা মুসলিম তারা জানে এটা খারাপ কাজ, বাধা দিতে হবে। এই তোর সঙ্গে কথা বলছিস কেন? বিশেষ করে বাড়ির লোক, বাড়ির লোকে যদি দেখে তার মেয়ে একটা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে করছে, তো বাধা দেবে না? দেবে না তো, বাধা দেবে। নামাজ পড়ে না, এই নামাজ পড়ে, যাদের আজান হয়েছে বলা হবে না? হবে না, বলতে হবে। প্রত্যেকের উপরে সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা দেওয়া তার নিজের ক্ষমতা অনুযায়ী, তার পরিসর অনুযায়ী ওয়াজিব। কিন্তু আলেমদের উপরে দায়িত্ব বেশি বর্তায়, যেহেতু তাদের কাছে কি আছে? এলেম আছে। জাহেলের মতো তারা নয়, উলামাগণ আল্লাহর সাক্ষী। তিনি তার তৌহিদের উপর তাদেরকে সাক্ষী মেনেছেন কোরআনে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, ফেরেশতাগণ ও জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেন। কি সাক্ষ্য দেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন, ফেরেশতাগণ সাক্ষী দিয়েছেন, আর কাদেরকে নিয়েছেন সাক্ষী দেওয়াতে? আলেমগণকে, ওলামাগণ, যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে। ফাস আলু আহলা জিকির, এখানে ফাস আলু আহলা জিকরে বলতে আহলে কিতাবের যারা আলেম তাদেরকে বোঝানো হয়েছিল। যে আমাদের নবী যে এসেছেন, এই যে ইসলাম সত্য, সেটা কারা জানে? তোমাদের আলেমরা জানে। পাবলিক জানে না। সুতরাং মুসলমানদেরও আলেমরা বেশি জানে, আর আল্লাহ তাআলা তাদের কদর তাদের মর্যাদা এইভাবেই বাড়িয়েছেন। অবশ্য আলেম তো সবাই সমান না, আলেম মানে কি সবাই কি সমান? সব সব আলেম সমান না, কেউ কওমি পড়া আলেম, কেউ সরকারি মাদ্রাসায় পড়া আলেম, কেউ ইংরেজি পড়া আলেমও হতে পারে, আরবি হয়তো জানে না, কিন্তু পড়াশোনা আছে, ইসলামের অনুবাদের পড়াশোনা আছে, আর তাতে বিভ্রান্তি অনেক হয় এবং হচ্ছে। তো আলেম হতে পারে, কিন্তু আসল আলেম সে আলেমের যে শর্ত আছে অনেক, মানে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, হাদিসের সহি জরিফ জানতে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে জ্ঞান, সে হচ্ছে আসল আলেম। বড় বড় আলেম যারা যারা যারা যাদের কাছে ফিকহ আছে, উসুলে ফিকহ আছে, হাদিস হাদিসের আসমা ও রেজাল যারা হয় তাদিল সব জ্ঞান আছে, তারাই হচ্ছে আসলে আলেম। বাকি আর ছোট ছোট আলেমও আছে, তালেবে ইলম আছে, তোয়াইলিবুল ইলম আছে, তাই না? যেমন শেখ আছে, শেখ কেমন আছেন, আমরা শেখ বললে খুশি হই, কিন্তু আমরা অনেক সময় বলি জামাতনি শাইখান লাস্তু বিশাইখিন ইন্নামা শাইখু ইয়াদুব্বু দাবিবা, মানে এটা একটা অন্যরকম উদাহরণ, যে উদাহরণটা টেনে আমরা বলি ভাই আমরা শেখ নই, শেখ হওয়ার যোগ্য নই। তার মানে এক স্ত্রী তার স্বামীকে বুড়ো মনে করত, বুড়ো মনে করত বিভিন্ন কারণে, যে বৃদ্ধ অবস্থা হয় স্বামী স্ত্রীর মাঝে, তো সেই লোক মানে অভিযোগের জবাবে বলছে যে আমার স্ত্রী আমাকে বৃদ্ধ মনে করে, অথচ সে জানে না যে বৃদ্ধ হলো সেই যে লাঠি ধরে চলে। বৃদ্ধ কাকে বলে? লাঠি ধরে চলে। কিন্তু স্ত্রীর উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধ মানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় না, বুড়ো হয়ে গেছো, এই হচ্ছে উদ্দেশ্য। তো আমাকে তুমি শেখ মনে করছো, শেখ হবে বিশাল কিছু, আমাকে তুমি শেখ বলছো কেন? আমি শেখ নই, আসলে আমি শেখ হওয়ার যোগ্য নেই, কিন্তু নই। কিন্তু মানুষ সাধারণত সম্মান দিয়ে কি করে? শেখ বলে। যদি কেউ নিজেকে বলে না ভাই আমাকে শেখ বলেন না, শেখ না, তা কাল থেকে শেখ বলা বন্ধ করে দেবেন? আহ, যদি কেউ বলে না ভাই আমি আলেম নই, তাকে তাকে আপনি আলেম মহাজ যে সম্মানটা আছে সেটা দেবেন না? এটা না উদ্দেশ্য। বিনয়ী মানুষ বিনয়ের প্রকাশ করার জন্য, বিনয় প্রকাশ করার জন্য বলে থাকেন ভাই আমি আলেম নই। আর সত্যপক্ষেও অনেকে আলেম নয়, তা বলে কি আমরা তাকে অসম্মান করব? না, তা না, আসলে সব আলেম সমান না। মোট কথা হচ্ছে এলেম এবং আমল কেয়ামত পর্যন্ত থাকবে, এলেম এবং আলেম কেয়ামত পর্যন্ত থাকবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কেয়ামত পর্যন্ত আমার একটি উম্মতের একটি দল চিরকাল সত্যের উপর বিজয়ী থাকবে, এ পর্যন্ত কেয়ামত এসে যাবে, তাদেরকে কোন মানুষ ক্ষতি সাধন করতে পারবে না যদিও তাদের সহযোগিতা না করে। তাদের সহযোগিতা না করা, সহযোগিতা না করাটা তাদের কোন ক্ষতি করতে পারবে না। লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি কাওয়ামাতুন আলা আমরিল্লাহ লা ইয়াযুরুহা মান খালাফাহা, তাদের বিরোধিতা কোন ক্ষতি করতে পারবে না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হলো, এ হলো আহলুল ইলম, তারা হচ্ছে যাদের কাছে ইলম আছে, সেই ইলেম ওলাদের বড় বড় আলেমদের এরা বিরোধিতা করবে, যারা বিরোধী তারা বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত, বড় বড় আলেমদের বিরোধিতা করবে, কিন্তু তাদের সেই বিরোধিতা কোন ক্ষতি করতে পারবে না। ব্যাস, সালাফি ওলামাগণ সদা সর্বদা সতর্ক করেন বিনা ইলমে দাওয়াত দিও না, বিনা ইলমে দাওয়াত দিও না, বিনা ইলমে ফতোয়া দিও না, আঙ্গুর হয়ে পাকার আগে কাঁচা অবস্থায় কিশমিশ হয়ে যেও না। আমাদের বাংলাতে কি বলে না, কিশমিশ তো বলে, মানে অনেক সময় আঙ্গুর পেকে গিয়ে লাল হয়ে শুকিয়ে যায় তখন কি হয়? কিশমিশ। আর যদি সবুজ অবস্থাতে যদি খান কত টক হবে? এতে আপনার মুখে পানি চলে আসছে। সবুজ অবস্থায় আঙ্গুর যদি চিবিয়ে খান অনেক টক, তাই না? পাকেনি এখনো। আর সেই অবস্থায় যদি শুকিয়ে আপনি কিশমিশ হতে চান তো আপনার দ্বারা মিষ্টতা পাওয়া যাবে আপনার কাছে? না। এটাকে আমার বাংলায় কি বলে? ইচুড়ে পাকা। তাই না? ইচোর, ইচোর কাঁঠাল, কাঁঠাল নামই হয়নি আর তুমি পেকে গেলে, তুমি হচ্ছে ইচোর, যেটাকে রান্না করে খাওয়া হয়। ইচোর অবস্থায় যদি পেকে যাও তো তোমার দ্বারা তার কতটুকু মিষ্টতা পাওয়া যাবে? এক দু চার পাতা পড়েই ফতোয়া ঝাড়তে শুরু করলে, বক্তৃতা করতে শুরু করলে, তারপরে লেখালেখি শুরু করলে, দেখা গেল কি তাতে পদস্খলন ঘটছে। সুতরাং পাকাপাকি আলেম হও, তারপরে মুফতি বানো। মুফতি হওয়ার আগে মুফতি হয়ে না বা মুফতির কাজ করো না। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। সালাফদের অন্যতম বড় আলেম তাবেঈ আব্দুর রহমান বিন আবি লাইলা রাহেমাহুল্লাহ বলেন, আমি এই মসজিদে, কোন মসজিদে? মসজিদে নববীতে। মসজিদে নববীতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা থেকে মাদ্রাসা ছিল, তাই না? যে মাদ্রাসার নাম কি বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যে মাদ্রাসাটা ছিল, যেখানে লোকেরা বসে এলে অনুসন্ধান করত, যেখানে রাত দিন অবস্থান করত, আবু হুরায়রা খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, সেই জায়গাটার নাম কি? সুফফা। সুফফা তার মানে আপনি এখনো যদি যান তো মসজিদে নববী কোন মুখে নামাজ পড়তে হয় মদিনা থেকে? তাড়াতাড়ি করেন, মসজিদে, মসজিদে নববীতে যে নামাজ পড়ি আমরা কোন মুখে পড়ি? দক্ষিণ মুখে, ঠিক আছে? দক্ষিণ মুখে। তো উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, যেখানে বর্তমান আয়েশার হুজরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ওমরের কবর আছে, তার পিছনের দিকে দেখবেন একটা উঁচু জায়গা আছে মসজিদ থেকে, এরকমই যে আপনি মঞ্চটা দেখছেন, এখানে মঞ্চটা উঁচু রয়েছে কিনা, ঠিক এইরকম উঁচু জায়গা আছে। বলা হয় ওই জায়গাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সুফফা। যারা ওখানে অবস্থান করতেন, খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলে অনুসন্ধান করতেন, তাদেরকে বলা হতো আসহাবে সুফফা। আসহাবে সুফফা তো সেখানে এই মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর, ইন্তেকাল হয়েছে না হয়নি? অনেক বলে জীবী আছে, হায়াতুন নবী। তো সেখানে তো আল্লাহ রাসূলের কাছে কেউ ফতোয়া আনতে যাননি, সে হায়াত আলাদা, সে হায়াত আলাদা, মানুষ কেন বোঝে না? সে হায়াত, সে জিন্দেগি আলাদা। দোয়ার দরকার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মানুষ যেত, কিন্তু তার ইন্তেকালের পরে কার কাছে যেত? কবরে যেত নাকি? সে হায়াতই আলাদা, সে জীবনই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে যাওয়ার পরে ফতোয়া জিজ্ঞেস করতে মানুষ কাদের কাছে আসতো? সাহাবীদের কাছে। তো বলছেন, আমি এই মসজিদে নববীতে 70 জন সাহাবীকে পেয়েছি। কজন কজন? সাবঈনা রাজুলা, 70 জন সাহাবী। তাদের কাউকে কোনো মাসলা জিজ্ঞেস করা হলে অথবা কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হলে তারা কামনা করতেন যে তা উপস্থিত অন্য কোন আলেম বা সাহাবিকে জিজ্ঞাসা করা হোক, আমাকে যেন জিজ্ঞাসা করে। যদিও সে মশলা জানা, কিন্তু তিনি চাইতেন কি, আমার থেকে বড় কাউকে জিজ্ঞাসা করুক। এর কারণ হল তারা ভয় করতেন যে তারা ভুলে পতিত হবেন। আমি একটা কথা বলবো, ভুল হতে পারে, তার মানে বড় আলেমকে, বড় কাউকে জিজ্ঞাসা করুক, আর তার ফলে অন্যকে ভুলে পতিত করবেন। তাই তাদের প্রত্যেককে এই দায়িত্ব অন্যের দিকে ফিরিয়ে দিতেন। কিন্তু বর্তমানের অবস্থা কেমন? এখানে বড়, মেজ, ছোট, মনে কোন তিন শ্রেণীর মানুষ আছে। একটা মশলা জিজ্ঞেস করা হলো, কে ফতোয়াটা বলবে? কে বলবে? বড় হয়তো বলবে, আর কেউ বলুক, ছোট ভাববে অন্য কেউ বলুক, এবার উচিত হচ্ছে বড়কে বলা। কিন্তু এখন দেখা যাবে চট করে ছোট হাত দুটো বলে দিচ্ছে যে আমি এই মশলা এটা এটা। আপনি কমেন্টে দেখবেন, দেখবেন অনেক সময় ফেসবুকে একটা ফতোয়া কেউ জিজ্ঞেস করে, তো সেই ফতোয়াটা সে হয়তো কোনো আলেমকে চেনে না, ভাই দিনী ভাইরা এটা কি হবে। তো দেখবেন যাদের আলেম, যারা আলেম নয় তারা অ্যানসার দিবস কি অ্যানসার না অ্যানসার বলছে, আবার আমি ইংরেজিতে ভাবে জানি না ভালো, অ্যানসার দিয়ে বসে আছে, কমেন্ট করে বসে আছে, ফতোয়া দিয়ে বসে আছে, আলেম নেই, কোনো আলেম দেয়নি। এবারে সে বলবে কতক্ষণ অপেক্ষা করবো কোনো আলেম যদি না দেয়? ভাই তুমি যত আলেম জানো, সে আলেমকে জিজ্ঞেস করো ডাইরেক্ট, আলেমকে জিজ্ঞেস না করে সে যেটা জানে লিখে দিল। কিন্তু তবুও ভয় করা উচিত। ফতোয়া যখন জিজ্ঞেস করা হবে, যখন তোমাকে জিজ্ঞেস করা হয়নি এবং তুমি আলেম নও, তখন তুমি কেন আগ বাড়িয়ে, হ্যাঁ আগ বাড়ানো বলে তাই না, আগে আগ বাড়িয়ে তুমি কেন উত্তরটা দিতে যাচ্ছ? এখন উল্টো অবস্থা হয়ে গেছে। আর ওই বললাম আঙ্গুর পাকার আগেই কিশমিশ আর ইঁচড়ে পেকে গেছে মানুষ, সুতরাং এটা বাঞ্ছনীয় নয়। এটা এই রকম ব্যাপারে ফিতনা সৃষ্টি হচ্ছে মুসলিম সমাজে। আর একটা কথা বলে আমি শেষ করে দেবো, ডেটটার মধ্যে শেষ করার কথা, তো শেষ হয়ে গেছে টাইম। হ্যাঁ, কোন হাদিস কোরআন হাদিসের উপরে আমল করা ওয়াজিব তাই না? কখন ওয়াজিব? হাদিস, কোন হাদিস কিংবা কোরআনের আয়াত, যারা বাংলা পড়েন, যারা এলেম আলেম নন, একটা কোরআনের আয়াত পেলেন সঙ্গে সঙ্গে আমল শুরু করে দিলেন, এরকম করা উচিত নাকি এর কোনো মানে নীতি আছে? যেমন অনেক ভাই জানেন, আমি বলছি যারা আমাদের দর্শে আসে তারা জানে, মনে করুন আপনি কোরআনের আয়াত থেকে ওই যে পুঁথিগত বিদ্যা বিদ্যান, পুঁথিগত বিদ্যা কথা মনে আছে? ওই যে তিনজন লোক বেরিয়েছিল সফরে, দিয়ে রাস্তায় খিদে পেল, বলে আমরা এই পুঁথিতে যা আছে এখান থেকে জ্ঞান অর্জন করে আমরা ফয়সালা নেব। দিয়ে রাস্তায় বেরিয়েল, খিদে পেয়েছে, খিদে পেয়েছে তো এক গ্রামে গেল, সেখানে আতিথেয়তা গ্রহণ করে খাবার দিয়েছে, লম্বা সুতোর মতো সব কি খাবার, এ তো দেখেনি জীবনে। এবার দেখ পুঁথি খুলে, দেখ পুঁথি খুলে খুলে দেখছে দীর্ঘ সত্যতা অনিষ্টের মূল, যেটি আমরা এই বক্তৃতার আগেই বলছিলাম, আজকের খোদবার বিষয় দীর্ঘ সূত্রতা। দীর্ঘ মানে কি? লম্বা। আর সূত্র মানে কি? সুতো। তার মানে দীর্ঘ সূত্র মানে লম্বা সুতো মানেই হচ্ছে অনিষ্টের মূল। ডাল তো খাওয়া যাবে না, দিয়ে বেচারে খেল না। আসলে দীর্ঘ সূত্র মানে কি? এটা বাংলা, দীর্ঘ সূত্র মানে কি? গড়িমসি করা। দীর্ঘ সূত্রতা মানে গড়িমসি করা। কিন্তু পণ্ডিতরা সরাসরি ওই যে জ্ঞানীদের কাছে জ্ঞান নেয়নি, সরাসরি নিজে বুঝছে যে আমি ভুল বুঝছি সেটা না। দীর্ঘ সূত্র মানে লম্বা সুতো, দিয়ে আর সেমাইটা বেচারারা সেমাইটা আর খেল না, বুঝতে পারছেন? তারপরে এক জায়গায় আর এক জায়গায় গেল, সেখানে ওই যে কি পিঠে হয় না, পিঠা মেয়েরা বানায় যে ফুটো ফুটো ফুটো ফুটো চিতই পিঠে, মাশাআল্লাহ, মুর্শিদাবাদে চিতই পিঠে বলে, আপনারা কি বলেন? চিতই বলেন? তাহলে সব এক কথাই হয়ে গেল। চিতই পিঠে, যেখানে এই ফুটো ফুটো থাকে সেখানে গেছে, এই বাবা তো আজিব ধরনের পিঠে, এখে তো আর ছিদ্র রয়েছে, এ খাওয়া যাবে না, যাবে না, চলো পুঁথি খুলে দেখো। পুঁথি খুলে এক জায়গায় দেখছে ছিদ্রটি আছে, যেটা অনিষ্ট ঘটে সেথা। কথাটা ঠিক না ভুল? ওখানে দীর্ঘ সূত্রতা অনিষ্টের মূল, আলস অলসতা গড়িমসি করা আপনার ক্ষতি হবে। আর এখানে যে কথাটা বলা হলো, ছিদ্রটি আছে যেটা অনিষ্ট ঘটে সেটা, কথাটা ঠিক না ভুল? ঠিক। আরে আপনি মরুভূমিতে যান, মরুভূমিতে এক জায়গায় বসে আপনারা গল্প করবেন বন্ধু বান্ধবের মাঝে, এক জায়গায় বসলেন সেখানে ফুটে আছে, গর্ত আছে, ওখানে বসা ঠিক? কেন বলুন তো? হ্যাঁ, কথা সুন্দর, কিন্তু আপনি সেটাকে প্রয়োগ করছেন অন্য জায়গায়, পিঠে খাওয়ার জায়গায়। এমন বহু মানুষ আছে যারা ডাইরেক্ট হাদিস পড়ে এক জায়গার হাদিস অন্য জায়গাতে গিয়ে সেটিং করে। এই ইংরেজিগুলো বলেন তবে, আমি তো বুঝি না, তো বুঝতে পারছেন? তুই বেচারি দীর্ঘ যে ছিদ্রটি আছে, যে তা পিঠে একটা ছিদ্র আছে, খেলে সমস্যা হয়েছে, বাদ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, খাওয়া হলো না, রাস্তা খুঁজবে, এক জায়গায় গিয়ে রাস্তা ভুলে গেছে, রাস্তা পাচ্ছিলাম, পুঁথি খুলে দেখো, পুঁথি খুলে দেখছে মহাজন যায় যে দিকে পথ তারে কয় সর্বলোকে, কথা ঠিক না ভুল? ভুল। যেদিকে মানুষ বেশিরভাগ না, ঠিক কথা ঠিক, যেদিকে মানুষ যায় সেদিকে রাস্তা বলে। এবারে দেখছে হ্যাঁ ওই একদল লোক আসছে, চল পেছনে পেছনে চল, লোকগুলো যাচ্ছে পেছনে পেছনে গিয়ে দেখছে শ্মশান, ওখানে মরা মরা পোড়াতে যাচ্ছিল, শেষকালে রাস্তা আর পেল না। এই হচ্ছে পুঁথিগত বুদ্ধা, মানে কথা ঠিক কিন্তু সেই কথাটাকে প্রয়োগ করছে অন্য জায়গাতে। আর উদাহরণ অনেক আছে কিন্তু আমার কাছে সময় নেই। আমার আমার আমার আমার গ্রামে একবার মানে ইখতিলাফ হলো মুসল্লিদের মাঝে, গরমের দিন নামাজ ভিতরে পড়বো না বাইরে পড়বো, যে মসজিদের এ থাকে না, কি বলে আঙ্গিনা, কি বলে উঠান না কি বলে, বারান্দা, বারান্দা না, বারান্দার নিচে, উপরে ছাদ নাই, কি বলে আঙি নাই বলে, সেটা সিমেন্টিং করা আছে। আর মসজিদের ভিতরে মোটামুটি চাটাই বা এ ধরনের কিছু বিছানো আছে। দুদল হলো তো একজন বলছে গরম লাগছে তো বাইরে নামাজ পড়ো আজকে, ঈশার নামাজ। তো একজন বলছে ঠিক আছে নামাজ পড়বে তো চাটাই বিছাতে হবে, কি বলেন আপনারা বিছানাটাকে, মানে বিছানা বিছিয়ে নামাজ পড়তে হবে আর কি। তো বলছে কি হবে, মেঝেটা ঠান্ডা আছে, ঠান্ডার উপর নামাজ পড়বো? বলছে না, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে, বুঝলেন? কি ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা মানে কি, তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ো। আর এই মুসাল্লা শব্দ থেকে ভাবছে কি, আল্লাহ আমাদেরকে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে বলছে। হলো পুঁথিগত বিদ্যা একই সিস্টেম, এক মানে এক কথাকে অন্য জায়গায় লাগাচ্ছে। একজন এসে বলছে হুজুর হুকো খাওয়া হালাল না হারাম? আমি তো হুকো খাওয়া তো হারাম। তো বলছে আল হাক্কা তুম আল হাক্কা, কোরআনে বলছে হুকো খাওয়ার, আপনি বলছেন হারাম। এমনও আছে শিয়াল পণ্ডিত যারা এই শ্রেণীর প্রয়োগ করে থাকে, ঠিক না? আমি সংক্ষেপে বলে দিই। সুতরাং যখনই আপনি কোন জিনিসে আমল করতে যাবেন, এই দৃঢ় বিশ্বাস রাখা যে হাদিস হলো দুই ওহির অন্যতম। দুই ওহি মানে ওহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাহ, হাদিস। হাদিসের বক্তব্যকে নির্ভুল নিষ্কলুষ বলে নিঃসন্দেহে মেনে নিতে হবে, যেহেতু হাদিস তাঁর, যিনি যার কোনো ভুল হয় না শরীয়তের ব্যাপারে। সেটা সত্যপক্ষে তার হাদিস কিনা তা অনুসন্ধান করতে হবে, তা সহি কিনা জানতে হবে, হাদিস বলেই হাদিস না সহি কিনা জানতে হবে। সহি প্রমাণিত হলে তা সর্বান্তকরণে মেনে নেওয়া ওয়াজিব, তাই না? তারপর বিবেক বহির্ভূত বলে মনে হলেও তার পেছনে যুক্তি হিকমত বোঝা না গেলেও তার উপরে আমল করতে হবে। জয়ীফ দুর্বল বা মৌজুহ প্রমাণিত হলে বর্জন করতে হবে। হাদিসের সঠিক অর্থ বুঝতে হবে। আপাত দৃষ্টিতে দুটো হাদিস পরস্পর বিরোধী মনে হলে তা সমন্বয় সামঞ্জস্য সাধন করার ব্যাপারটা বুঝতে হবে, তাই না? কোরবানির গোশ তিন দিনে বেশি খেয়েও না, হাদিস আছে নাই, বাস আপনি দেখলেন আমল করতে শুরু করে দিলেন, ঠিক আছে না? ভুল আছে? কোরবানির গোশ, কোরবানির গোশ তিন দিনের বেশি খাওয়া যাবে না, ঠিক? হাদিস আছে কিন্তু এখন খাওয়া যাবে না, কথাটা ঠিক? তাহলে শুধু একটা হাদিস পড়ে বিধান দেওয়া যাবে না। মরা প্রাণী খাওয়া ঠিক? কোরআনে আছে মরা প্রাণী হারাম, তো মাছ খাবেন না, খাবেন না? হ্যাঁ, তাহলে একটা আয়াত নিয়ে আপনার বিধান করা যাবে না। বেশ, তাহলে জানতে হবে যে হাদিসটা নাসেখ মানসুখ আছে কিনা, মানে তিন দিনে বেশি কোরবানির গোশত খেও না, এটা নাস মানসুখ হয়ে গেছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ইচ্ছা মতো খাও, জমা করে খাও, সমস্যা নেই। আর একটা কথা হচ্ছে যে হাদিস মানেই হাদিস, সেটা আমল করবো তা না, দেখতে হবে যে সেটা রসুলের জন্য খাস কিনা। ওই যেমন অনেকে বলে এই তোরা তো হাদিস মানিস, তা হাদিস আছে নটা বিবি রসুল্লাহ, তোরা নটা বিবি করগা, তারা বলে জাহেলরা বলে নটা বিবি করা যাবে, কটা বিবি করা যেতে পারে, চারটে, তাহলে বোঝা গেল ওটা রসুলের জন্য খাস ছিল। কিন্তু আমাদের জন্য যেটা সেটা আমাদেরকে মানতে হবে। যাই হোক, এভাবে কিছু কথা রাখলাম আপনাদের সামনে, আশা করি জ্ঞান পাবেন। আর চলার জীবনে বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছেন, দাওয়াতি জীবনে অনেক আলো পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।